সমসে সাথে বুঝুনি অমুখী হাচিত নাং সরা রাপিতাওয়ানা পাও রহত মার্সিয়া চুয়ান মার্সিয়া মিমান আইরো নাসাই উপার্সিতা আঞ্জুয়া উইটোরাসিয়ান দিয়া খাপাম্বা হলকি হুগর গাড় দিবাগাস রহাকি সাইহত হলকি হুগর গাড়ো